الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন ও আমার পর্দানিশীন মা বোনেরা, গতকাল বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেদিন কাফিরেরা পবিত্র কুরআনকে মুসলমানের দুনিয়ার জীবনের অশান্তির কারণ সাব্যস্ত করেছে। এর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বহার প্রথম দিকের আয়াতগুলি নাযিল করেন। প্রসঙ্গক্রমে বলা হয়েছিল যে আমাদের বর্তমান যুগের বিপুল পরিমাণ নামধারী মুসলমানেরা পবিত্র কোরআনের অনুশাসন পালন করাকে অশান্তির কারণ হিসাবে চিহ্নিত করে। এরা কেউ সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যার কারণে এরা নাস্তিক মুরতাদ হিসাবে চিহ্নিত হয়, গণধিকৃত হয়ে যায়। এ কারণে আরেক প্রকার নামধারী মুসলমান, এরা সরাসরি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে। কোরআনের গুরুত্বপূর্ণ বিধানগুলির বিরুদ্ধে মন গড়া যুক্তি উত্থাপন করে এবং আন্দোলন চালায়। এদের ব্যাপারে গতকাল মোটামুটি আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আয়াতগুলির ধারাবাহিকতা হল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার দুই নম্বর আয়াতে বলেন, এই কোরআন অশান্তির জন্য নাযিল করি, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্য নাযিল করেছে। এখনো পর্যন্ত আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা মনে করেন কোরআনের বিধান পালন করলে আখেরাতে শান্তি পাওয়া যাবে, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে শান্তি হবে না। এই ভ্রান্ত মতবাদের সংশোধন হওয়া দরকার। কোরআনের বিধান পালন করলে আগে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়, তারপরে আখেরাতে শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের আখেরাতের শান্তির ব্যবস্থা দিয়েই ক্ষান্ত হয়ে যান। আল্লাহ আমাদের যেমন ভাবে আখেরাতে শান্তির ব্যবস্থা প্রদান করেছেন, তেমনি ভাবে দুনিয়াতেও শান্তির ব্যবস্থা প্রদান করেছেন একমাত্র কোরআনের মাধ্যমে। তাই আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তিন নম্বর আয়াতে বলেন এই কোরআনকে উপদেশ স্বরূপ নাজিল করেছি আমি, গ্রহণ করতে পারবে কারা, যারা আমার শাস্তিকে ভয় পায়। আল্লাহর ভয়াবহ শাস্তির ভয় যাদের অন্তরে নাই তারা কোরআনের উপদেশ গ্রহণ করতে পারবে না, সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলবে অথবা অপকৌশলের মাধ্যমে কোরআন বিরোধী আন্দোলন চালাবে। পরিষ্কার হয়ে গেল তিন নম্বর আয়াতের দ্বারা কোরআনের বিরুদ্ধে যারা যত রকমের পদক্ষেপ গ্রহণ করে তাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় নেই। তারপর চার নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, কোরআন যে আল্লাহর মহান কালাম, এই কোরআনের মহত্ব অনুধাবন করতে পারবে তারা, এই কোরআন নাজিলকারীর মহত্ব অনুধাবন করতে পারবে তারা, যিনি কোরআন নাজিল করেছেন তিনি কত বড় মহান, এটা যারা উপলব্ধি করতে পারবে তারাই উপলব্ধি করতে পারবে তার বিধানগুলি, তার কথাগুলি, তার কালাম, এই কোরআন কত বড় মহান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহান, তার সৃষ্টি কত বৃহৎ, কত বিশাল, তার বিবরণ দিয়ে বলেন, মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে ভূমণ্ডলে তোমরা বসবাস করো এই ভূমণ্ডলের সৃষ্টিকারী মহান আল্লাহ, যিনি কোরআন নাযিল করেছেন, এই ভূমণ্ডলকে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে। কোন কোন তফসীরের কিতাবে উল্লেখ আছে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা কত, লেখা আছে 500 বৎসরের রাস্তা। পৃথিবীটাকে চতুর্দিক থেকে 500 বৎসরের রাস্তা গভীর একটা মহাশূন্য ঘেরাও করেছে, এই মহাশূন্যটাকে আবার চতুর্দিক থেকে একটা আসমান ঘেরাও করেছে। আধুনিক বিজ্ঞানীরা মহাশূন্যের অস্তিত্ব স্বীকার করে কিন্তু আসমানের অস্তিত্ব স্বীকার করে না, কেন, তারা মহাশূন্য পার হয়ে আসমান পর্যন্ত পৌঁছতে পারে না, আসমান নাগাল পায় না, এই জন্য যা পায় না তা মানে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বারবার বলেছেন, আল্লাহ স্তরে স্তরে 60টা আসমান সৃষ্টি করেছেন। কোন আসমানটা কত বড় এটা বুঝার জন্য সহজে আপনারা যদি লক্ষ্য করেন পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাকে চতুর্দিক থেকে যে আসমান বেষ্টন করে আছে, মহাশূন্যটা বিশাল না বেষ্টনকারী আসমানটা বিশাল, সেই প্রথম আসমানকে আবার চতুর্দিক থেকে আরেকটা 2 নম্বর মহাশূন্য বেষ্টন করে, এইভাবে স্তরে স্তরে একটা মহাশূন্যকে আরেকটা আসমান চতুর্দিক থেকে বেষ্টন করে আসে, আরেকটা আসমানকে চতুর্দিক থেকে আরেকটা মহাশূন্য বেষ্টন করে আসে। সুতরাং একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, এইভাবে আল্লাহ 60টা মহাশূন্য সৃষ্টি করেছেন, প্রতিটি মহাশূন্যকে চতুর্দিক থেকে একটা করে আসমান সর্বমোট সাতটা আসমান সাতটা মহাশূন্যকে বেষ্টন করে আছে। বুঝে দেখে বলুন পৃথিবীটা বড় না তার বেষ্টনকারী মহাশূন্যটা বড়? পৃথিবীর থেকে প্রথম মহাশূন্য বড়, প্রথম মহাশূন্য থেকে তার বেষ্টনকারী প্রথম আসমান বড়, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় মহাশূন্য আরো বড়, দ্বিতীয় মহাশূন্যের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় মহাশূন্য আরো বড়, তৃতীয় মহাশূন্যের চেয়ে তৃতীয় আসমান আরো বড়, তার চেয়ে চতুর্থ মহাশূন্য আরো বড়, তার চেয়ে চতুর্থ আসমান আরো বড়, তার চেয়ে পঞ্চম মহাশূন্য আরো বড়, তার চেয়ে পঞ্চম আসমান আরো বড়, তার চেয়ে ষষ্ঠ মহাশূন্য আরো বড়, তার চেয়ে ষষ্ঠ আসমান আরো বড়, তার চেয়ে সপ্তম মহাশূন্য আরো বিশাল, তার চেয়েও সপ্তম আসমান আরো বিশাল। সবগুলির সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ যিনি কুরআন নাযিল করেছেন। আল্লাহর সৃষ্টির বিশালতার বিবরণ দিয়া আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান তা আল্লাহ এখানে বলেছে। এইভাবে সাত আসমান সাত মহাশূন্য সবগুলিকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে আল্লাহর আরশ। তার বিবরণ দিয়ে আল্লাহ পাঁচ নম্বর আয়াতে বলেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, সেই আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিষ্ঠিত আছে। পৃথিবী বেষ্টনকারী সাতটা মহাশূন্য পর্যায়ক্রমে, সাতটা মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টনকারী পর্যায়ক্রমে সাতটা আসমান, এই সবগুলিকে চতুর্দিক থেকে যে আরশ বেষ্টন করে আছে, আপনারা কি মনে করেন ওই আরশের সমান কি অন্য কিছু না আল্লাহর আরশ জগতের সবকিছুর চেয়ে বড়? এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন বিশাল একটা মরুভূমির মধ্যে যদি একটা ডিম রাখা হয় মুরগের ডিম, তাহলে এই মরুভূমির সামনে ডিমটা যত ছোট আল্লাহর আরশের মোকাবেলায় বাকি সমস্ত গোটা সৃষ্ট জগৎ তত ছোট। আল্লাহর আরশের সামনে গোটা সৃষ্ট জগৎটা বিশাল মরুভূমির মধ্যে একটা ডিমের মতো। সুতরাং সেই আরশে যিনি অধিষ্ঠিত তিনি কত বড় মহান বুঝতে পারলে তোমরা অনুধাবন করতে পারবে সে আল্লাহর কালাম তিসপারা কোরআন কত মহান। এই হইল আলোচনার ধারাবাহিকতা। কিন্তু এখান থেকে যেহেতু পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ আরশে অধিষ্ঠিত, তাই আমাদের দেশের একটু আগে আপনারা যাদের আলোচনা শুনলেন যাদেরকে লামাজহাবি বলা হয় এরা বলে আল্লাহ আরশে আছেন জমিনে নাই, আল্লাহ আরশে আছেন জমিনে নাই কথার পক্ষে যেসব আয়াতের দ্বারা এরা দলিল পেশ করতে চায়, এর মধ্যে একটা আয়াত হল সূরা তোহার পাঁচ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। আপনারা কি কেউ বলেন আল্লাহ আরশে নাই? না আছেন, আল্লাহ আরশে আছেন। প্রশ্ন হল আল্লাহ নাই কোথা? কোন আয়াতে আল্লাহ আরশে আছেন বলেছেন, কোন আয়াতে আল্লাহ আসমানে আছেন বলেছেন, কোন আয়াতে আল্লাহ বান্দাদের সাথে সাথে আছেন বলেছেন, কোন আয়াতে আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আকসারা ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমাদের কোন তিন ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে তাদের কাছে আল্লাহ চতুর্থ জন হিসাবে থাকে। তোমাদের কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে, তাদের কাছেও আল্লাহ ষষ্ঠ জন হিসাবে থাকেন। তিন এবং পাঁচ উদাহরণস্বরূপ বলা হল। আল্লাহ বলেন তিনের কম ব্যক্তিও যদি কানে কানে কথা কয়, আল্লাহ তাদের কাছেও থাকেন। পাঁচ ব্যক্তির বেশি জনে যদি সলা পরামর্শ করে, আল্লাহ তাদের কাছেও থাকেন। সুতরাং আল্লাহ আরশে আছেন এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে না। আল্লাহ আসমানে আছেন এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে না। কিন্তু লামাজহাবীরা আল্লাহ যে আসমানের নিচেও আছেন এই কথা মানে না। বুঝতে পারলেন আপনাদের আকিদা বিশ্বাস কোরআনের বর্ণিত আকিদা বিশ্বাসে আর লামাজহাবীদের আকিদা বিশ্বাসের ব্যবধানটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ আছি কোথায়, একবার একদল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ আছেন কোথায়? আল্লাহ যদি আমাদের দ্বারে কাছে থাকেন তাহলে তো আসতে মুনাজাত করলেও আল্লাহ শুনবেন, আর আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন তাহলে তো এমন চিৎকার দিয়া দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারেন। কাজেই মুনাজাত আসতে করব না জুড়ে করব সেটা নির্ভর করে এই কথা জানার উপর যে আল্লাহ আছেন কোথায়, আমাদের কাছে আছেন না দূরে আছেন। এ প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আমার প্রশ্নকারী বান্দাদেরকে আপনি বলে দিন, ফা ইন্নি করিব, আমি প্রতিটি বান্দার কাছে কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার যে কোনো বান্দা যে কোনো সময় আমাকে ডাকে সাথে সাথে জবাব দিই। এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যে কোনো সমস্যায় পড়ে, যে কোনো বিপদে আক্রান্ত হয়, যে কোনো রোগাক্রান্ত হয়, আল্লাহকে ডাকে, ইয়া রাব্বি বলে আল্লাহকে ডাকে, হে আমার পরওয়ারদিগার, সাথে সাথে আল্লাহ বলেন, হে আমার বান্দা আমি তো তোমার কাছেই আছি, কেন ডাকো, কি বলতে চাও? তখন বন্দা তার অভাব অভিযোগের কথা বলে, বলার পর আল্লাহ বন্দাকে বলেন, তোমার খুরাক হারাম রুজির দ্বারা খাদ্য গ্রহণ করেছ, হারাম রুজির দ্বারা যারা খাদ্য গ্রহণ করে, হারাম উপার্জনের খাদ্য পেটে নিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয় না, তোমার শরীরের পোশাক হারাম উপার্জনের পয়সার দ্বারা বানাইছ, হারাম উপার্জন ব্যবহার করে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয় না, উপার্জন হালাল করো, দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে না। কিন্তু এরপরে বান্দা উপার্জন হালাল করে না আর বলে আল্লাহ আমার ডাক শুনল না, আমার দোয়া কবুল করল না, আসলে বান্দা আমার কথা মানল না, সে বলে আমি তার কথা মানলাম। এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, আল্লাহ আমাদের সকলের সাথে সাথে সর্বদা সকলের সাথে সাথে আছে, যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়ে দোয়া করি, আল্লাহকে ডাকি, রাসূল বলেন আল্লাহ সাথে সাথে জবাব দেবে। কোরআনের আয়াতেও আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা আমাকে যখনই ডাকে আমি সাথে সাথে জবাব দেই। কিন্তু দোয়া কবুল হওয়ার যে ব্যবস্থা আমি বলে দেই সেই ব্যবস্থা তারা গ্রহণ করে না, আর পাল্টা অপবাদ আমার উপর চাপায়, আমি অকারণেই তাদের দোয়া কবুল করলাম না, এই যে আমি আল্লাহর প্রতি তাদের চাপানো অপবাদ, আমি অকারণে কোনো বান্দার দোয়া অগ্রাহ্য করি না, দোয়া কবুল হওয়ার মতো করে করলে আমি সাথে সাথে তাদের দোয়া কবুল করি। এ আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ কোথায় আছেন? শুধু আরশে না, আমাদের সাথে সাথে। আল্লাহ কোথায় আছেন? শুধু আসমানে না, আমাদের সাথে সাথে। এমনকি আরো পরিষ্কার ভাবে আল্লাহর এক আয়াতে বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। বলুন, আমরা যে যখন যেখানেই থাকি আমাদের সাথে আল্লাহ তখন সেখানেই থাকেন, কথাটাও আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন কিনা? এমত অবস্থায় যদি কেউ বলে আল্লাহ শুধু আসমানের উপরে থাকেন, নিচে থাকেন না, এই মতবাদটা কোরআনে আল্লাহ যা শিক্ষা দিলেন সেই মতবাদ না কোরআন বিরোধী মতবাদ? সরাসরি এই কোরআন বিরোধী মতবাদ পোষণ করে বর্তমান সমাজের চরমপন্থী লামাজাবীরা। এরা বলে আল্লাহ আসমানের নিচে কোথাও থাকেন না। আমরা কি বলি? আরশে থাকেন না। আমরা কি বলি? আল্লাহ আরশে থাকেন না। আমরা কি বলি? আল্লাহ আসমানে থাকেন না। আমরা বলি আল্লাহ সর্বত্রই থাকেন, আর তারা বলে শুধু আসমানের উপরে থাকেন, নিচে থাকেন না। কোরআনের এক অংশ মানল আর এক অংশ মানল, আরো পরিষ্কার এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। এখন কেমন হইল? আমি কোথাও অনুপস্থিত নই, তাহলে উপস্থিত কোথায়? যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র উপস্থিত। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন আমি সর্বত্র উপস্থিত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসম্মা ওয়া লা গায়বা, তোমরা যারা দোয়া করো আল্লাহর কাছে, তোমাদের আল্লাহ বদির নন এবং আল্লাহ অনুপস্থিত নন। যে যখন যেখান থেকে যেভাবেই দোয়া করে আল্লাহ শোনেন এবং আল্লাহ উপস্থিত থাকেন। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, আল্লাহ কোথায় থাকে? সর্বত্র। এই কথাটাকেই এতগুলি আয়াতের সারমর্ম, এতগুলি হাদিসের সারমর্মকেই আমাদের পরিভাষায় বলে থাকি আল্লাহ হাজির নাজির, আল্লাহ সর্বত্র বিরাজমান। হাজির নাজির শব্দ দুইটা আরবি, আর সর্বত্র বিরাজমান হইল বাংলা। আল্লাহ হাজির নাজির, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা সারা দুনিয়ার সমস্ত বিশুদ্ধ পন্থী সহি পথের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস। লা মাযহাবিরা এতে একমত না দ্বিমত? সুতরাং লা মাযহাবিদের শুধু আমলে গণ্ডগোল না, বড় গণ্ডগোল আকীদা। এই যে আপনারা আপনাদের মসজিদে মসজিদে যায় হানাফি মাযহাবের ইমাম সাহেব, হানাফি মাযহাবের কমিটি, হানাফি মাযহাবের দাতাগণ, হানাফি মাযহাবের অনুসারী মুসল্লিগণ যেই মসজিদে নামাজ পড়েন, কয়েকটা লা মাযহাবি দুষ্টামি করে কুযুক্তি করে গিয়া মসজিদে মাগরিবের নামাজের জমাতে শরিক হয়, এশার নামাজের জমাতে শরিক হয়, ফজরের নামাজের জমাতে শরিক হয়, আগের থেকেই কুপরামর্শ করে যায় যে আমরা সমস্ত মসজিদে সরাইয়া শিখাইয়া দাঁড়াইব, ইমাম যখন সুরাতুল ফাতেহা পড়ে শেষ করবেন আমরা জুড়ে চিৎকার দিয়া আমিন বলে মসজিদকে মুখরিত করে দেব। নামাজ শেষে যদি কেউ জিজ্ঞেস করে এমনটা করলে কেন, আমরা বলবো হাদিসে আছে এই জন্য করেছি, আমরা হাদিস মতে নামাজ পড়েছি, আমাদের নামাজ সঠিক হয়েছে। তোমরা যারা জুড়ে আমিন বলনি, তোমরা হাদিস বিরোধী নামাজ পড়েছ, তোমাদের নামাজ হয়নি। এই হইল ফিতনা লাগানির পদ্ধতি। এই পদ্ধতিটা যে তারা অবলম্বন করেছে মুসলমানকে হাদিস শিক্ষা দেওয়ার পদ্ধতি না ফেতনা সৃষ্টি করার পদ্ধতি, এই যে আকিদার ব্যাপার না, আমার আকিদা। বর্তমান সমাজের লা মাযহাবি চরমপন্থীদের আসল ভুল আমলে না আসল ভুল আকিদায়, আকিদা ভুল হয়ে গেলে আমল শুদ্ধ হলেও তা আল্লাহর কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। আমি আপনাদের জিজ্ঞেস করবো, আমার কথা বুঝে থাকলে একটা কথার জবাব পরিষ্কার ভাবে দিবেন, সেটা হলো সূরা তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, মানেন না কে কে? কথাটা মানেন না কেউ? আল্লাহ আরশে আছেন সূরা তোহার 4 নম্বর আয়াতে বলেছেন, সূরা তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, মানে না এমন কোন মুসলমান তো না। কিন্তু আল্লাহ যে অন্যান্য আয়াতে বললেন সর্বত্রই আছি, সেইটা লামাযহাবীরা মানে না। সুতরাং কুরআন আমরা মানি না, না কুরআন লামাযহাবীরা মানে না। আমরা যে আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলেছেন আল্লাহ আসমানে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলেছেন আল্লাহ সর্বত্র আছেন সেই আয়াত মানি। কুরআনের সবগুলি আয়াত যারা মানে তারাই হলো সত্যিকারের মুসলমান। আর যারা আল্লাহর কিতাবের এক অংশ মানে আর এক অংশ মানে না, এক আয়াতের কথা মানে আর এক আয়াতের কথা মানে না, এই রকম দুষ্টামি যারা আল্লাহর কালাম নিয়ে আল্লাহর কিতাব নিয়ে করে, এদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? আল্লাহর কিতাব দিয়া এমন দুষ্টামি যারা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা শাস্তি দেব, একটা হলো দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা হলো পরকালের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। বুঝে থাকলে বলুন, আমরা কোরআনের এক আয়াত মানবো আর এক আয়াত মানবো না, না সব আয়াত মানবো? যে আয়াতে বলেছেন আরশে আছেন সেই আয়াত মানবো, যে আয়াতে বলেছেন আসমানে আছেন সেই আয়াত মানবো, যে সব আয়াতে বলেছেন সর্বত্র আছেন সে সব আয়াত মানি। এই কথার কোন গ্রহণযোগ্য জবাব দিতে না পেরে আপনারা সকলে জানেন না এই লামাযহাবীরা যে একটা শয়তানি প্রশ্ন সাজাইছে, এই শয়তানি প্রশ্ন এবং এর জবাবটাও সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার। এ পর্যন্ত আমার কাছে বেশ কয়েকটা লামাযহাবী সেই প্রশ্ন পৌঁছে দিয়েছে। প্রশ্নটা হলো, আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে তো টয়লেটেও থাকবেন, টয়লেটে যদি থাকেন তাহলে তো নাপাক হয়ে যাবে। এটা কোন আয়াতের তর্জমা? এটা কোন হাদিসের ব্যাখ্যা? না মন গড়া কুযুক্তি। আমি কুযুক্তির জবাব দেওয়ার আগে বলতে চাই, লামাযহাবীরা টয়লেটে যায় কিনা? যায়। টয়লেট যত কিছুক্ষণ টয়লেটের ভিতরে থাকে কিনা? থাকে। টয়লেটের ভিতরে থাকলে যদি না পাক হইয়া যাওয়ার কোন যুক্তি থাকে, তাহলে দুনিয়ার যত লামাযহাবী আছে সবগুলি না পাক। টয়লেটের ভিতরে থাকলে যদি না পাক হইয়া যায়, লামাযহাবীরা প্রতিদিন এই টয়লেটের ভিতরে কিছু সময় থাকে কিনা? টয়লেটের ভিতরে থাকলে যদি না ভাবি যায় সবগুলি লামাযহাবী না ভাব, সবগুলি লামাযহাবী না ভাব। এদের মুখ থেকে যেমন পবিত্র কথার আশা করা যায় না, এদের অন্তর থেকে পবিত্র আকিদার আশা করা যায় না, এদের আমল থেকে পবিত্র কার্যকলাপের আশা করা যায় না। আর একটা কথা জিজ্ঞেস করি আপনাদের, বিভিন্ন হাসপাতালে মানুষের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করার এক্স রে মেশিন আছে, এক্সরে মেশিনের দ্বারা যে ভিতরের মানুষের পেটের ভিতরের ফটোগুলি উঠায় ফিল্মে, মেশিনের একটা আলু তার সমস্ত শরীর ভেদ করে ফিল্ম পর্যন্ত যায় কিনা, যে ফেটের ভিতর ভেদ করে ফিল্মের আলু পাস হইয়া যায়, এই ফেটের ভিতরে না ভাগো আছে কিনা? এই কারণে কি এক্সরে মেশিনের ফুকাস নাপাক হইয়া যায়? কোন কুযুক্তিওয়ালায় বলতে পারে, কোন বুতে বলতে পারে এর মস্তক গান্দানা হইবে? সুতরাং আপনাদের পরিষ্কার বুঝে নেওয়া দরকার, নাফাক জায়গায় গেলে নাফাক হয় কে? নাফাক জায়গায় গেলে নাফাক হয় যে পদার্থ সে। কোন পদার্থ নাফাক জায়গায় গেলে নাফাক হয়? পাত্র একটা পদার্থ টয়লেটে ফেলে দিলে নাফাক হয়? মাটির ঢেলা একটা পদার্থ টয়লেটে ফেলে দিলে নাফাক হয়? গাছের পাতাও একটা পদার্থ টয়লেটে পড়লে নাফাক হয়? এক্সরে মেশিনের ফুকাস পদার্থ নয়, ফেটের ভিতরের পেশাব পায়খানা ভেদ করে ফিল্ম পর্যন্ত যায়, নাফাক হয় না। আপনাদের বোঝা দরকার যে পায়খানার মধ্যে পাথর ভরলে নাফাক হয়, এই পায়খানার মধ্যে লাইটের আলু ভরলে লাইটের আলু নাফাক হয় না কেন? হাসলে হবে না, জবাব দিতে হবে। নাফাক জায়গায় পদার্থ ভরলে নাফাক হয়, পদার্থ না এমন জিনিস নাফাক জায়গায় থাকলেও নাফাক হয় না। খোলা মাঠে যদি একজনে পায়খানা করে, পেশাব করে, আর ওই পেশাব পায়খানার মধ্যে যদি সূর্যের আলো ভরে, চন্দ্রের আলো ভরে, ওই দিন থেকে চন্দ্র সূর্যের আলো নাপাক হয়ে যায়, কেন নাপাক হবে না? তাইলে এই লামাজাবিরা যে প্রশ্ন করলো, আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে তো টয়লেটেও থাকবেন, থাকলে তো নাপাক হয়ে যাবে, এটা যুক্তি না কুযুক্তি? কুযুক্তি। এই কুযুক্তি দিয়া কোরআন বিরোধী আকীদা মুসলমানদের শিক্ষা দেওয়া যাবে না। মহতরম হাজিরিন, বর্তমান দুনিয়ার ইলেকট্রনিক্স মিডিয়াকে অবলম্বন করে লামাজাবিরা এই সমস্ত কোরআন বিরোধী কথা ইন্টারনেটে অহরহ প্রচার করে বেড়াচ্ছে। আপনারা যারা জনসাধারণ মুসলমান, আপনাদের খবর টাকা তো দূরের কথা, বর্তমান সমাজের অনেক সাধারণ আলেমগণের খবর নাই, এরা সারা দুনিয়া জুড়ে ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত বেইমানি কুহুরি শয়তানি আকিদা বিশ্বাস সহি ইসলামের নামে প্রচার করে বেড়াচ্ছে। এক্ষুনি যদি আপনারা সতর্ক না হন, ওই দিন বেশি দূরে নয়, সারা বাংলাদেশের প্রায় সমস্ত হানাফি মতাবলম্বী শান্তিপ্রিয় মুসলমান ধর্মবীর মুসলমানদের মধ্যে দাঙ্গার সৃষ্টি করে, কুন্দলের সৃষ্টি করে, ঝগড়া বিবাদের সৃষ্টি করে, মারামারি কাটাকাটি আর রক্তাক্ত বিবাদের সুসূত্রপাত করে দেবে। সুতরাং সময় থাকতেই সতর্ক হওয়া দরকার। এই আপনাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য সর্বপ্রথম যে অপকৌশলটা তারা অবলম্বন করেছে সেটা হল মসজিদে গিয়া জুড়ে আমিন বলার অপকৌশল। এখান থেকে যেন আপনারা আপত্তি উত্থাপন করতে পারেন আর দাঙ্গার সূত্রপাতটা এখান থেকেই যেন হতে পারে। সুতরাং যেখান থেকে এরা দাঙ্গা শুরু করার সূত্রপাত করেছে জবাবটাও সেখান থেকেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। হাদিসে উল্লেখ আছে, ইমাম সাহেব যখন সুরাতুল ফাতেহা পড়ে শেষ করেন নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, ইমাম সাহেব যখন সুরাতুল ফাতেহা পড়ে শেষ করেন, মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। বুঝে থাকলে বলুন, ইমাম সাহেব যখন নামাজে সুরাতুল ফাতেহা পড়ে শেষ করেন, মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। আমিন জুড়ে বলবে না আসতে বলবে? হাদিস উভয় প্রকারে দিয়েছে, জুড়ে আমিন বলারও হাদিস আছে, আসতে আমিন বলারও হাদিস আছে। যেখানে হাদিস দুই রকম, একসাথে দুইটা পালন করার উপায় থাকে, উপায় থাকে, তখনই মুস্তাহিদ ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয়, কোন হাদিসটা কোন কারণে প্রয়োগ করা হলো, কোন হাদিসের প্রয়োগ ক্ষেত্র কোনটা হবে, বুঝে থাকলে বলুন। একই ব্যাপারে যদি ভিন্ন রকমের হাদিস থাকে তাহলে সবগুলি হাদিসই কি পালন করা যায়? তখন একটা হাদিস পালন করলে আর একটা হাদিসের ভিন্ন রকম ব্যাখ্যা দিতে হবে, এইটাই নিয়ম, এইটাই নিয়ম। সুতরাং নামাজে যেহেতু সুরাতুল ফাতেহা পরে যখন ইমাম সাহেব শেষ করেন, মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত হাদিসের দ্বারাই প্রমাণিত, কিন্তু হাদিস আমিন আসতে বলারও হাদিস আছে, আমিন জুড়ে বলারও হাদিস আছে, বুঝে থাকতে বলুন। আসতে আমিন বললে জুড়ে আমিন বলার হাদিসটা কি পালন হইল না বাকি রইল? বাকি রইল। আমিন জুড়ে বললে আসতে আমিন বলার হাদিসটা কি পালন হইল না বাকি রইল? সুতরাং যারা বলো মজহব মানি না হাদিস মানি, বাপের বেটা হইলে হাদিস দুটা মেনে দেখাও, বাপের বেটা হইলে হাদিস মেনে দেখাও। উপায় নাই, মজহব মানা ছাড়া হাদিস মানার কোন উপায় নাই। হাদিস মানতে হলেই মজহব মানতে হবে, হাদিস মানতে হলেই মজহব মানতে হবে। তাই হানাফি মজহাবে উভয় হাদিসের সমাধান দেওয়া হয়েছে, জুড়ে আমিন বলার হাদিসের সমাধানও হানাফি মজহাবে আছে, আসতে আমিন বলার হাদিসের সমাধানও হানাফি মজহাবে আছে। কি সমাধান? হানাফি মজহাবে এর সমাধান হল জুড়ে আমিন বলার হাদিসগুলি জায়েজ বুঝাবার জন্য প্রয়োগ করা হয়েছে, আসতে আমিন বলার হাদিসগুলি সোয়াব আছে বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে। জুড়ে আমিন বললে জায়েজ আছে, আসতে আমিন বললে সোয়াব আছে। বলুন, একটা কাজ একভাবে করলে জায়েজ আছে আর একভাবে করলে সোয়াব আছে, এমত অবস্থায় কোনভাবে করা উচিত? সোয়াব আছে। সুতরাং হানাফি মজহাবের সমাধান হইল যে যেহেতু জুড়ে আমিন বলা জায়েজ আছে, সোয়াব নাই, জায়েজ আছে বুঝাবার জন্যই এই হাদিসগুলি প্রয়োগ করা হয়েছে, আর আসতে আমিন বলার হাদিসগুলি প্রয়োগ করা হয়েছে সোয়াব আছে বুঝাবার জন্য। এখানে যদি লামজহাবিরা সোয়াব আছে বুঝাবার জন্য যে হাদিস প্রয়োগ করা হয়েছে সেই হাদিস অমান্য করে জায়েজ আছে হাদিস মান্য করতে চায়, তাহলে আমি বলব কোন কোন হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে, কোন কোন হাদিসে বিবি নিয়া জীবন যাপন করার কথাও আছে, হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে, বিবি নিয়া সংসার করার কথাও আছে। তালাক দিলে তো আর সংসার করা যায় না, সংসার করতে গেলে তো আর তালাক দেওয়া যায় না, সুতরাং দুনো হাদিস একসাথে পালন করা যাবে না। তাহলে এইবার দুই হাদিস মানব কিভাবে? তালাক দেওয়ার হাদিসটা জায়েজ আছে বুঝাবার জন্য, আর জীবন যাপন করার হাদিসটা সওয়াব আছে বুঝাবার জন্য। সুতরাং মসজিদে এসে যদি তোমরা সওয়াব আছে বুঝাবার জন্য হাদিস বাদ দিয়া জায়েজ আছে বুঝাবার হাদিস পালন করো, গড় গিয়াও বিবি তালাকের ব্যাপারেও সওয়াব আছে বুঝাবার হাদিস বাদ দিয়া জায়েজ আছে হাদিস পালন করো। কথা বুঝে আসলো কিনা? যেহেতু তালাক দেওয়া জায়েজও আছে আবার তালাক না দেওয়া সওয়াবও আছে, হাদিসও তো দুটোই আছে। তোমরা যদি সওয়াবের হাদিস বাদ দিয়া জায়েজের হাদিস পালন করো তাহলে বিবির বেলায় সেই হাদিস গরো পালন করিয়া মসজিদে আসো, গরো গিয়া বিবির বেলায় যেই নীতি তোমরা অবলম্বন করেছ মসজিদে আমিন বলার বেলায়ও হানাফি মজাবের সেই রীতি অবলম্বন করা হয়েছে। সুতরাং যে মসজিদ প্রায় সমস্ত মুসল্লিরা হানাফি মজহাবের ব্যাখ্যা মতো আমিন বলেন, সেই মজহাবের দুই একটা লোকে দিয়া জুড়ে চিৎকার দিয়ে আমিন বলা, বলুন ফেতনা করি হাদিস পালন করা না ফেতনা করি করা? এটা হাদিস মানা হইল না ফেতনাবাদি করা হইল? কিসের দোহাই দিয়া ফেতনাবাদি হইল? হাদিস মানার দোহাই দিয়া ফেতনাবাদি হইল। এই ধরনের ফেতনাবাজদের নাম ওই বর্তমান সমাজের লামজহাবি। এরা বলে আমরা হাদিস মানি মজহব মানি না, বলে কিনা কথাটা? হাদিস মানি মজহব মানি না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মজহব না মানা পর্যন্ত হাদিস মানার কোন উপায় আছে? মজহব না মানা পর্যন্ত হাদিস মানার কোন উপায় নাই, হাদিস মানতে হইলে আগে মজহব মানতে হবে। এরা আরো বলে থাকে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে তাকে, সত্যই যদি ইসলামে কোনো মাযহাব থাকত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে ইসলাম শিখেছেন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম। বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমরাই প্রথমে ইসলাম শিখেছি না সাহাবায়ে কেরাম ইসলাম শিখেছেন প্রথম? সুতরাং ইসলামে যদি কোনো মাযহাব থাকত তাহলে তো সাহাবাদের মধ্যেই মাযহাব হইত। সাহাবাদের মধ্যে যেহেতু কোনো মাযহাব নাই, এই কারণে প্রমাণ হইল ইসলামে কোনো মাযহাব নাই। এটা আরেকটা কুযুক্তি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য অগণিত মাযহাব ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে শত শত মাযহাব ছিল। গণ্ড মূর্খরা জানে না, গণ্ড মূর্খরা জানে না, সাহাবাগণের মাযহাব বুঝার জন্য, রাসূলের হাদিস বুঝার জন্য বর্তমান দুনিয়ায় একটা না দশ বৎসর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। এরা মাদ্রাসায় লেখাপড়া করে হাদিসের অনুসরণের দাবি করে না, লাইব্রেরি থেকে চটি বই কিনে কিনে ঘরে বসে বসে পড়ে আর হাদিস মান্যওয়ালা হয়ে যায়। বলুন হাদিস নিজে নিজে বলেই হাদিস মান্যওয়ালা হওয়া যায় না? হাদিস বুঝার যোগ্যতা অর্জন করার জন্য নিয়মিত লেখাপড়া করতে হয়। এই সমস্ত নিয়মিত লেখাপড়া করার বেলায় এই লামাজাবিদেরকে পাওয়া যায় না। এই জন্য এদেরকে আমি গণ্ড মূর্খ বলি। সঠিক বই বইরা জানা যায় না সাহাবাদের মধ্যে কি কি মজাব ছিল, কতটা মজাব ছিল, কোন সাহাবির কি মজাব ছিল, সঠিক বই করে জানা যায় না। যথারীতি উস্তাদের কাছে হাদিস শিখতে হয়। সাহাবাদের মধ্যে অসংখ্য অগণিত মজাব ছিল। এরা বলে আবু বকরের কোন মজাব হইল না কেন, উমরের কোন মজাব হইল না কেন, ইসলামে যদি মজাব থাকত উসমানের কোন মজাব হইল না কেন, আলীর কোন মজাব হইল না কেন? আমি বলি গণ্ড মুখের দল দানস্তা তোরা, আবু বকরের আলাদা একটা মজাব ছিল, উমরের আলাদা একটা মজাব ছিল, উসমানের আলাদা একটা মজাব ছিল, আলীর আলাদা একটা মজাব ছিল, নবীর বিবি আয়েশার একটা আলাদা মজাব ছিল, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা আলাদা মজাব ছিল, বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মজাব ছিল। তোরা গণ্ড মূর্খ, তোরা কোন উস্তাদের কাছে কোরআন হাদিস শিখস না, তোরা জানা নাই সাহাবাদের মধ্যে কতগুলি মজাব ছিল। আজকের মতো একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। বলুন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে? এক নম্বর সাহাবী, আল্লাহর কাছে রাসূলের সাহাবাগণের মধ্যে যে সাহাবীর মর্যাদা সবচেয়ে বেশি, ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মজহাব ছিল, গণ্ড মূর্খের দলে জানে না। আপনাদের জানার দরকার নাই, আপনারা যে হানাফি মজহাব অনুসরণ করেন এর ভিতর দিয়েই আবু বকরের মজহাবও আপনাদের পালন হইয়া যায়, উমরের মজহাবও আপনাদের পালন হইয়া যায়, উসমানের মজহাবও আপনাদের পালন হইয়া যায়, আয়েশার মজহাবও আপনাদের পালন হইয়া যায়, ইবনে আব্বাসের মজহাবও আপনাদের পালন হইয়া যায়। কেমনে? হানাফি মজহাব অনুসরণ করার কারণে। এই কথাগুলি অবশ্যই বোঝা দরকার, আলোচনা হওয়া দরকার, না হলে ফেতনাবাজদের কারণে মসজিদে গিয়ে অশান্তিতে নামাজ পড়তে পারবেন না। আজকের মতো শুধু আবু বকরের আলাদা মজাবটা কি ছিল বলতে চাই। শুধু হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। আশপাশে সাহাবায়ে কেরাম যারা ছিলেন রাসূলের সাথে তারাবির নামাজের জমাত শরীক হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার রাসূল গেলেন, জমাত আরো অনেক বড় হয়ে গেল। তৃতীয় দিন আবার গেলেন, অকল্পনীয় ভাবে তারাবির নামাজের জমাত বিশাল জমাত হয়ে গেল। চতুর্থ দিন থেকে রাসূল আর তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যাননি। বুঝে থাকে? বলুন হাদিসে কি আছে? আল্লাহ রাসূল তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছিলেন 30 দিন, 29 দিন না 3 দিন, এরপরে আর যাননি। তাইলে রসুলের প্রথম আমল মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়া, শেষ আমল মসজিদে না গিয়া তারাবির নামাজ একা একা ঘরে পড়া। এটা হল রসুলের শেষ আমল। এই রসুলের শেষ আমল থেকে আবু বকরের মজহাবের সূত্রপাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল প্রথমে যে আমল করেছিলেন সেটা হয়তো কোনো কারণবশত করেছিলেন, শেষ আমলটাই আমাদের জন্য দলিল। আমরাও মসজিদে গিয়ে তারাবির নামাজ জামাতের সাথে পড়ব না। এটা ছিল হযরত আবু বকরের মজহাব। বলেন তারাবির নামাজ মসজিদে গিয়া জামাতে পড়া আবু বকরের মজহাব, না জামাতে মসজিদে না গিয়া ঘরে একা পড়া আবু বকরের মজহাব ছিল? হ্যাঁ, আবু বকরের মজহাব। মসজিদে গিয়া তারাবির নামাজ জামাতে পড়া আবু বকরের মজহাব ছিল না, একা একা ঘরে পড়া আবু বকরের মজহাব ছিল। বলেন আবু বকরের মজহাবের পক্ষে কোন হাদিস আছে কিনা? হাদিস আছে কিনা? আল্লাহ রসুল হাদিসে উল্লেখ আছে, তিন দিন গেছেন, এরপরে আর তারাবির নামাজের জন্য জমাতে মসজিদে জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। তাইলে রসুলের শেষ আমল কোনটা? জমাতে না যাওয়া, এটা শেষ আমল। রসুলের এই আমলের উপর ভিত্তি করে আবু বকরের মজাব সৃষ্টি হল। আবু বকরের আমল চলে গেল, তিনি মসজিদে গিয়ে আর তারাবির নামাজ জমাতে সাথে বসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, তিনি বললেন রসুল কেন শেষ পর্যন্ত তারাবির নামাজের জন্য মসজিদে যাননি? তার কারণটাও হাদিসে উল্লেখ আছে, সেটা হলো যে মুসল্লিদের যে আগ্রহ দেখা গেল, মুসল্লিদের এই আগ্রহের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ যদি তারাবির নামাজের জমাতকে ওয়াজিব করে দেন, তাহলে কোনোদিন কোনো মুসল্লি তারাবির জমাতে শরীক হতে না পারলে সে গুনাহগার হয়ে যাবে। আমি যদি রেগুলার না পড়ি তাহলে ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই, কোনোদিন আমার উম্মত লঙ্ঘন করলে গুনাহগার হবে না। এই কারণ যেহেতু রসুল বলে দিয়েছেন, সুতরাং বর্তমান দুনিয়াতে রসুল নাই আর ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং এখন থেকে আমরা নিয়মিতভাবে তারাবির নামাজ জমাতের সাথে পড়ব। এটা কার মজা? এটা হলো উমরের মজা। তারাবির নামাজ জমাতের সাথে না ভরা ছিল আবু বকরের মজা, তারাবির নামাজ জমাতের সাথে ভরা হইল উমরের মজা। কোন মজাবটা, কোন মজাবের কথাটা, কোন মজাবের সমর্থন হাদিসে নাই? উভয় মজাবের সমর্থন হাদিসে পাওয়া যায়। আবু বকরের মজাব রসুলের হাদিসের সমর্থনে ছিল, উমরের মজাব রসুলের হাদিসের সমর্থনে ছিল। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় হানাফি মজাব কোরআন হাদিসের সমর্থনে, শাফি মজাব কোরআন হাদিসের সমর্থনে, মালিকি মজাব কোরআন হাদিসের সমর্থনে, হাম্বলি মজাব কোরআন হাদিসের সমর্থনে। এরপর দেখুন আরো মজার কথা, বুঝে থাকে বলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা কোন মজাব ছিল কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা কোন মজাব ছিল কিনা? দুই মজাবের একটা মজাব যদি মানো না, তাহলে তারাবির হাদিস মানার কোন পথ নাই। যে হাদিসের তারাবির নামাজের কথা আছে সেই হাদিস মানতে হইলে হয়তো আবু বকরের মজাব মানতে হবে, আর না হয় উমরের মজাব মানতে হবে। হানাফি মজাব উভয় মজাবের সমন্বয় সাধন করে দিয়েছে। এবার দেখুন, আবু বকর ইমাজাব হানাফি মজাবের ভিতরেই আছে, উমর ইমাজাব হানাফি মজাবের ভিতরেই আছে। যদি আপনারা হানাফি মজাব অনুসরণ করেন, আবু বকর ইমাজাব পালন করার ব্যবস্থা আছে, উমর ইমাজাব পালনের ব্যবস্থা আছে। কিভাবে হানাফি মজাব মতে সমাধান হইল যে আমরা নিয়মিত তারাবির নামাজ জমাতের সাথেই মসজিদে পড়ব। কার মজাব হইল? উমরের মজাব। কিন্তু যদি অগত্যা কেউ তারাবির জমাতে শরীক হতে না পারে, সে গুনাহগার হবে না। এবার কার মজা বলল? কার মজা? আবু বকরের মজা। সুতরাং চার মজাবের চার ইমাম এই কাজটাই করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যত মজাব ছিল সবগুলি মজাবকে চার মজাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। বর্তমান দুনিয়ার যত মুসলমান চার মজাবের কোনো না কোনো মজাবের অনুসরণ করবে, হেদায়ত প্রাপ্ত হবে, সাহাবায়ে কেরামের মজাবের অনুসারী হয়ে যাবে। তারাবির নামাজ আল্লাহ রসুল কত রাকাত করেছিলেন, সাহাবায়ে কেরাম কত রাকাত করেছিলেন, এবার শোনো। এটা নিয়ে আল্লাহ মাযাবিরা ইত্রামি করে, ইত্রামি ইত্রামি লামাযাবিরা তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বর্তমান মুসলমান সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, মুসলমানে মুসলমানে কুন্দল সৃষ্টি করার জন্য, মুসলমানে মুসলমানে মারামারি সৃষ্টি করার জন্য তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে যে ইত্রামিটা করে, এই ইত্রামিটাও আপনাদের পরিষ্কার বুঝে যাওয়া দরকার। পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাবে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। বলুন আল্লাহ রাসূল তারাবির নামাজ কত রাকাত করতেন বলে হাদিসে উল্লেখ আছে? 20 রাকাত। লামাযাবিরা বলে এই হাদিস যঈফ, যঈফ হাদিস মানি না। এদের আরেকটা বদখালক, এদের আরেকটা কুঅভ্যাস, কথায় কথায় যঈফ হাদিস বলে হাদিসের কথা উড়াইয়া দেওয়া, আবার হাদিস মানার দাবি করা। আপনারা কি মনে করেন কোন ইমামের কথার দাম বেশি না এর চেয়ে রসুলের জয়ীফ হাদিসের দাম বেশি? জয়ীফ হাদিসের দাম বেশি। জয়ীফ হাদিস না সহি হাদিস, হাসান হাদিস না জয়ীফ হাদিস, এটা আরেক স্বয়ং সম্পূর্ণ আলোচনা। এইগুলি বর্তমানে আপনাদের পুরাপুরি না বুঝলেও মোটামুটি বোঝা দরকার, এই ফেতনাবাদদের ফেতনা থেকে নিজেদের ইমান আমল হেফাজত করার স্বার্থে। আপাতত তারাবির রাকাত সংখ্যা নিয়ে এরা যে ইত্রামিজা করে এইটা বোঝার চেষ্টা করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন বলে মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে। লামাজাবিরা বলে হাদিসটা জয়ীফ, হ্যাঁ এই হাদিস জয়ীফ, কিন্তু সহি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, হে আমার উম্মত মুসলমানেরা যেমন ভাবে আমার সুন্নত অনুসরণ করা তোমাদের জন্য কর্তব্য, ঠিক তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করাও তোমাদের জন্য কর্তব্য। এটা জয়ীফ হাদিস না, এটা সহি হাদিস। বলুন রসুলের সুন্নত অনুসরণ করা যেভাবে উম্মতের জন্য কর্তব্য, তেমনি ভাবে খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করাও উম্মতের জন্য কর্তব্য। এই হাদিসটাও জয়ীফ না সহি? সহি হাদিস। এই হাদিসের আলোকে পরিষ্কার প্রমাণিত হয়ে যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে চালু করেছিলেন, পরিষ্কার ভাষায় উল্লেখ আছে হাদিসে 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। এটা জয়ীফ হাদিস নয়, এটা সহি হাদিস। একটা কথা যদি জয়ীফ হাদিসেও থাকে সহি হাদিসেও থাকে, এই কথাটা জয়ীফ হাদিসে আছে এই জন্য মানব না সহি হাদিসেও আছে তাই মানতে হবে না? বুঝেন নাই নীতি দেয়। একটা কথা জয়ীফ হাদিসেও আছে সহি হাদিসেও আছে, জয়ীফ হাদিসে আছে বলেই মানব না সহি হাদিসেও আছে তাই মানতে হবে? ঠিক তেমনি ভাবে 20 রাকাত তারাবির কথা জয়ীফ হাদিসেও আছে, 20 রাকাত তারাবির নামাজের কথা সহি হাদিসেও আছে। লামাজাবিরা এই ইত্রামিটা করে থাকে, সহি হাদিসের কথা লুকাইয়া রাখে আর জয়ীফ হাদিসের বাহানা করে 20 রাকাত তারাবির হাদিস মানে না, বরং তারা তারাবির নামাজ 8 রাকাত বলে দাবি করে। তারা হাদিস দিয়া দলিল দেয় তারাবির নামাজ 8 রাকাত। এবার শোনেন হাদিসটা কি, লামাজাবিরা তারাবির নামাজ 8 রাকাত এই দাবির পক্ষে যে হাদিসের দ্বারা দলিল দেয় হাদিসটা কি? হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির সহ 11 রাকাত পড়তেন। কি সহ? বিতির সহ। তাহলে 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 8 রাকাত। এই 8 রাকাত নামাজ যে হাদিসে উল্লেখ আছে সেই হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে আল্লাহর রাসূল এই 8 রাকাত নামাজ 12 মাস পড়তেন, 12 মাস 12 মাস। সুতরাং এই 8 রাকাত তারাবি, যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন এটা তারাবি না তাহাজ্জুদ? সুতরাং কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। ইত্রামিয়ার কারে কয়? বিতির সহ 23 রাকাত করতে করাকাত। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করাকাত থাকে? এই 20 রাকাতের হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই 20 রাকাত তোমাদের আল্লাহর রাসূল শুধু রমজানে করতেন, শুধু রমজানে, শুধু রমজানে। বলুন 8 রাকাতেরও হাদিস আছে কিনা? 20 রাকাতেরও হাদিস আছে কিনা? 8 রাকাত হাদিস, 8 রাকাতের কথা যে হাদিসে আছে এটা রমজানের হাদিস না 12 মাসে? 20 রাকাতের কথা যে হাদিসে আছে ওইটা 12 মাসে না রমজানে? 12 মাসের 8 রাকাত তারাবি নয় তাহাজ্জুদ, রমজানের 20 রাকাত তাহাজ্জুদ নয় তারাবি। সুতরাং এরা রাসূলের হাদিস দিয়া এই রকমের জালিয়াতি করে থাকে, এই রকমের ইত্রামি করে থাকে, এই রকমে এই রকমের কারচুপি করে থাকে। এই এদের নাম হইল লামাজাবি। বাকি রইল সহি হাদিস মানব না জয়ীফ হাদিস মানব। এরা আরেকটা দুঃখা দিয়ে থাকে, কয় আমরা হাদিসও যে মজাক তো মানিই না, হাদিসও যে মানি, সহি হাদিস মানি, অন্য হাদিস মানি না। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল সহি হাদিস কাকে বলে ইনশাল্লাহ আগামীকাল বলবো, সহি হাদিস কাকে বলে ইনশাল্লাহ আগামীকাল বলবো। আজকে শুধু বলতে চাই সহি হাদিস কাকে বলে এই ব্যাপারেও দুইটা মজাব আছে, একটা ইমাম মুসলিমের মজাব, একটা ইমাম বুখারীর মজাব। বলুন সহি হাদিস কাকে বলে, এই নিয়েও মজাব আছে কটা? দুইটা। ইমাম মুসলিমের মজহাব মত এক রকমের হাদিসকে সহি হাদিস বলে, ইমাম বুখারীর মজহাব মত আরেক রকমের হাদিসকে সহি হাদিস বলে। এখন তুমি যে সহি হাদিস মানো আর কোন হাদিস মানো না, বুখারীর মজহাব মত সহি হাদিস মানো না মুসলিমের মজহাব মত সহি হাদিস মানো? যদি বুখারীর মজহাব মত সহি হাদিস মানো তবু হাদিস মানার আগে মজহাব মানতে হইল, যদি মুসলিমের মজহাব মত সহি হাদিস মানো তবু মজহাব মানার হাদিস মানার আগে মজহাব মানতে হইল। বারবার পরিষ্কার হয়ে গেল হাদিস মানার কোন পাপ নাই মজহাব মানা ছাড়া। সুতরাং যারা মজহাব মানে না এদের পক্ষে হাদিস মানারও কোন উপায় নাই, এদের পক্ষে কুরআন মানারও কোন উপায় নাই। আজকের মতো এই আলোচনাটা এখানে অসমাপ্ত রইল, ইনশাআল্লাহ আগামীকাল অসমাপ্ত আলোচনা সমাপ্ত করা হবে। نعمد ونصلى على رسوله الكريم ثم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরত উলামায়ে কেরাম রহমত সাহেব ব্রাদার ইসলাম, আজকের মজলিসও আপনারা খুব জরুরি কথা বল শুনছেন। আর এটা হইল এই মজলিস আয়োজন করা হয়েছে খাদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে, এটা হয়েছে কোরআন সম্বন্ধে আল্লাহর রব্বুল ইজ্জতে বহু জিনিস তো হওয়ার আছে, কিন্তু আবার হাল হইয়া নাই, সময়ও নাই, এলদার হইয়া কোরআন সম্বন্ধে আল্লাহ রব্বুল ইজ্জতে হইছেন যে এটা যদি ফাল রূপেও নাজিল করা হইত, যে পাড়ও কোরআনের বয়ে ফাড়ি ফাড়িয়া টুকরা টুকরা রেজার যাইয়া গুড়া গুড়ে যাকে লগে দে পার। এই ফাল বলতে বাংলাদেশি ফাল নাই, আরবি ফাল, আরবি ফাল হইল পাত্তরের ফাল, পাত্তরের ফাল যদি কোরআন নাজিল হইত তবুও পাহাড়ে জানতে পারল না, অনেক রেজার যা গুড়া গুড়া হয়ে গেল। এই কোরআন নাজিল হইছে আপনার, এই কোরআন আল্লাহর কালাম, হাদিসের মধ্যে আইছে হুজুরে ফরমাই তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু, কোরআনটাকে বরকত লো, কোরআনটাকে বরকত লো, কেনে ওইটাও আল্লাহর কালাম। আসমান থাকি 103টা কিতাব নাজিল হইছে, প্রত্যেকটা হইল কিতাব, আর একমাত্র এই কোরআন শরীফ হইল আল্লাহর কালাম, এটা কিতাবও আর আল্লাহর কালাম, বাকি কোনটা আল্লাহর কালাম না। এখানে আল্লাহ রব্বুল ইজ্জতে এটা তকল্লুম করিয়া দিছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ কইতে এটা আমি তিলাওয়াত করে দিছি, জিব্রাইল ফেরেশতা তিলাওয়াত করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কলবের মধ্যে নাযালা বিল রূহুল আমিন আলা কলবিকা, এটা কোন আমলের মঞ্জুরি হুজুর কলব নাযিল করছে। আর যে কোরআন ফাল রূপে নাজিল হইলে ফাল রেজারিদার টুকরা টুকরা পেলা করলে, এই কল হুজুরের, এই কোরআন হুজুরের কলব নাজিল করায় আপনার কোরআন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যেটা ব্রিজ কোন জিনিস রাখলে আপনার গরম জিনিস রাখলে ঠান্ডা হয়ে যায়, তো হুজুরের কলব শৈলেছে কোরআনে। এখন হুজুরে তার জবান দিয়া কলব থেকে জবান দিয়া কোরআন তিলাওয়াত করছেন, আর আমরা উম্মতে সবে কোরআন পড়ি, আর তোর জবানও জ্বলেন না কিচ্ছু না, এত জবরদস্ত কোরআন দ্বার মুতাকাল্লিম আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর এই কোরআন হুজুরের কলব নাজিল করার দায় এর আগে হুজুরের সিনা চাট করা হয়েছে দুইবার তো হয়েছেও, এর মাঝে শুভা নাই সেও হয়েছেন তিনবার হয়েছে। এরপরে কোরআন নাজিল হইতে যখন প্রথম অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাড়ে হেরাত আসলা, জিব্রাইল ফেরেশতা আইয়া হুজুর যে গাড়ে এরা থেকে বার করিয়া ছাপ দিছেন সিনার লোকে সিনা মিলাইয়া তিনবার দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের রওয়ায়েত আছে, হুজুরে ফরমাইছেন যে আমার এত তকলিফ হয়েছে যে এটা সহ্যর বাড়া গেছে। নকশবন্দিয়ার হুজুরগালে ওই এই চাপ দেওয়ারে খারার ফিয়াকির চারটা লাইন আছে, একটা হইল চিস্তিয়া, একটা হইল নকশবন্দিয়া, একটা হইল কাদিরিয়া, একটা সর্বদিয়া। তো নকশবন্দিয়া বুজুর্গে তবজ্জ নেই আত্মিক বিকাশ, তো তারা হইল ইব্রাহিম ব্রিস্তায় তবজ্জ হইল সাইল কিসিম, একটা হইল তবজ্জাই একাশি, যেটা আয়নার গেছে আপনার জানতে আপনার চেহারা দেখবার আয়নার মধ্যে আয়নায় আপনার হাত দিছে কি, এটা হইল ইন একাশি, একটা হইল ইলকাই, একটা হইল ইসলাহি, একটা হইল ইত্যাহাদি, যাই তার ব্যাখ্যাটা আমি দিয়েন না। ইব্রাহিম ব্রিস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশবন্দিয়া বুজুরি হলার কথা মতো তোয়াজ্জু দিস না, এটা তোয়াজ্জু ইত্যাহাদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবরে এমন ভাবে যে হর্ষণ তৈরি করছেন যে একটা হুজুরের বশরিয়তর খাসিয়তটাকে মলকীয়তর খাসিয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রান্সফার হয়ে গেছেন, যার কারণে কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে জারি হয়েছে। আর হুজুরের কলব সোয়ার কারণেও কোরআন ঠান্ডা হয়ে গেছে এবং আমরা পড়তাম বাড়িয়ে বাড়ি আর কোনো অসুবিধা হত না। যাই হোক, এই কোরআন আল্লাহ মুতাওয়াক্কিল, এক প্রত্যেকটা আয়াত আপনার তার মধ্যে আল্লাহর খাস তজল্লি আছে, তারা বুঝে, বুঝবার ক্ষমতা আছে তারা বুঝে, কারণ মুতাওয়াক্কিল নামক আপনার কাছে যদি একজন ফাগলে আইয়া কুত্তা মাতে, তো পাগল তার মাতটাকে সিমিলি পায় পাগল, এক বুদ্ধিমান মানুষে মাতলে বুঝে নেবে এই মানুষ বুদ্ধিমান, আলিম মানুষে মাতলে বুঝবা মানুষ আলিম, ডাক্তারের মানুষে বুঝা ডাক্তার, আপনার ইঞ্জিনিয়ারের মানুষে বুঝে মা কথা দিয়া মানুষ চিনা যায়। আর আল্লাহর কালাম দিয়া আল্লাহরে চিন্তা নানি, আল্লাহর কালাম দিয়া আল্লাহরে চিনা যায়, এটা আল্লাহর কালাম। তো যাই হোক, এই খাদিমুল কুরআন পরিষদে এটা আয়োজন করিয়া আপনার বহুত ফায়দা হল, আপনার মানুষের বিয়েতে ফায়দার জিনিস হল প্রকাশ করবার একটা সুযোগ দিচ্ছেন আল্লাহ রব্বুল ইজ্জতে। আপনার এই এইটারে এই পরিষদে আপনার স্থায়ীভাবে রাখা, আর এইটার দ্বারা হল মানুষের সবসময় ফায়দা হওয়া। আমি ওই দুই সাইয়ের কথা প্রধান কইবার না পরিশ্রম কইলাম, যাই হোক এখন দোয়া হয়ে যাব গিয়া দূরস্বরে পড়ে আসছে দোয়া করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতাহু, اللهم لك الحمد كما انت علو، اللهم لك الحمد كما انت علو، وصل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه بارك وسلم كما انت علو، وفعل بنا ما انت علو، فانك انت اهل التقوى واهل المغفره. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم، ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. اللهم بلغنا وبلغ جميع من أوصانا واستوصانا بالدعاء على المقاصد في الدنيا والآخرة، أنت أعلم بهم وبمقاصدهم. اللهم إنا نعوذ بك من البراسي والجنون والجزام والسرطان والطاعون وسيئ الأسلام وزرع الدين، ونعوذ بك من عذار الداعي وخيبة الرجاء. اللهم إنا نعوذ بك من عذار الداعي وخيبة الرجاء. اللهم إنا نعوذ بك من عذار الداعي وخيبة الرجاء. اللهم يا شافي الأمراض اشفنا واشف جميع مرضانا بشفائك، وداعنا وإياهم بدوائك الشفاء عاجلا كاملا لا يغادر سقما. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، امر زندگی সমস্ত গুনাহের মাফ ফরমা। ইয়া আল্লাহ যত গুনাহ করছি কবিরা সগীরা জাহিরা বাতিনা জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত জিন্দগির গুণা থাকে তোমার কাছে মাফ চেয়ারে আল্লাহ আমরা সমস্ত জিন্দগির গুণারে মাফ ফরমাও ইয়া আল্লাহ হর সিমুল্লাহ মুসিবত থেকে আমরা হেফাজ ফরমাও ইয়া আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি হতা ফরমাও ইয়া আমরা দেশের মধ্যে শান্তি হতা ফরমাও ইয়া আল্লাহ আমরা সব মানুষ পরিশান আমরা পরিশানের দূর ফরমাও হাজিরিনের পক্ষ থাকিয়া এই মুহূর্তে হুজুর আকরামের রোজায় আঠারো কোটি কোটি সালাত ও সালাম পৌঁছে দেও ইয়াল্লাহ তোমার ফজল করুন যে আমার দুয়ারে কবুল ও মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।